সুন্নত না, তার এলাকার নবী সুন্নত ঠিকই, কিন্তু সেই সুন্নত পালন করার মান কি? ওয়াজিব। বন্ধু সব ছেড়ে দিল না, সব ছাড়া দিয়ে সব একসঙ্গে পালন করার জন্য একসঙ্গে আহ্বান করছি। যে ভাইরা পালন করতে পারছে না তারা কি মুসলমান না? আমাদের ইসলাম থেকে ওরা বলছে না যে এমন দাঁড়িয়ে দাঁড়াতে সে কাছে বলছে কি না, বসে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, রাখার চেষ্টা করুন। যদি আপনি দাঁড়িয়ে রাখার ব্যাপারে কারো বাধাপ্রাপ্ত হন, একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আদেশ করছেন, আর একদিকে যদি আপনার মুদির আপনাকে আদেশ করে যে দাঁড়িয়ে রাখা চলবে না, আল্লাহ রাসূল বলছেন দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, কোন আদেশ আপনার কাছে পালনীয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে সব থেকে সুন্দরতম মানুষ ছিলেন না? ছিলেন না। বড় অবস্থায় যখন দাঁড়িয়ে ছিলেন না, তখন না দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি সব থেকে সুন্দর। সাহাবারা বলছেন পূর্ণিমা রাত্রে আসমানের দিকে তাকিয়ে দেখতাম গোলাকার চাঁদ সুন্দর, আর আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখতাম। আমরা কম্পেয়ার করতাম, তুলনা করতাম, তো ভাবতাম ওই চাঁদ বেশি সুন্দর না আল্লাহ রাসূলের চেহারা বেশি সুন্দর? তার তার সুন্দর চেহারা কোনটা বেশি সুন্দর? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বেশি সুন্দর। অর্থাৎ সেই চেহারা কি ছিল? দাঁড়িয়ে ছিল। তিনি বলছেন দাঁড়িয়ে রাখো, আর আপনার স্ত্রী বলছে ভালো লাগে না দাঁড়িয়ে, তুমি রেখো না, এখন তো পুরো হয়নি। আপনার স্ত্রীর কথা বলতো বিসমিল্লাহ মাশাআল্লাহ পুরস্কার করে দিলেন। কার কথাটা পাঠানো পেল আপনার কাছে? আপনার জানের জানের কথা আপনার কাছে পাঠানো পেল, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জন্ম দিতে প্রস্তুত। এটা কথা প্রসঙ্গে বলে ফেললাম, এটা একটা দুর্ঘটনা। ঈদের সময় যখন খুশি পালন করবে, তাহলে সিনেমা দেখে খুশি পালন করে দেখবে ঈদের দিন, অবশ্য আজকাল তো টিভি আর সিডি মাশাআল্লাহ প্রত্যেক ঘরে ঘরে আজকাল করে অত ভিড় হয় না সিনেমা হলে, তবুও দেখা যায় ঈদের দিনে বিকালে সাড়ে তিনটি লাইন দিয়েছে কোথায় যাবে সিনেমা দেখবে। আজকে ঈদের দিন না, ঈদ উপলক্ষে নতুন বই এসেছে, নতুন বই এসেছে কয়াক মদিনা মাশাআল্লাহ, নামটা বলে ইসলামী নাম। এই ঈদের খুশি পালন করতে যাচ্ছে তারা কি দিয়ে? হারাম দিয়ে, অবৈধ জিনিস দিয়ে। সুতরাং যুবক যুবতী অবাধ মেলামেশা দিয়েও ঈদের খুশি পালন করা হয়, সালাম মশালা করা হয়, অনেক জায়গাতে যুবক যুবতী মিলে প্রতিযোগিতা করানো হয়, আতশবাজি করা হয়। এগুলো কারণ কিছু আগেই বলেছি, এগুলো ওই যে বিধর্মী বিজাতি দেখে শুনে ওরা ভোটাচ্ছে, আমরা কেন ভোটাবো? হুজুর এখানে তো ভোটাচ্ছে, এদেরকে কি বলবেন? এখানে তারা হুজুরকে কত আপনার শুনেছে? এখানকার হুজুরদের ফতোয়া হলো এই আতশবাজি করা হারাম তিনটে কারণে। প্রথম কারণ হলো আগুন নিয়ে খেলা, আর এতে বিপদ আছে এজন্য হারাম। দ্বিতীয় কারণ হলো এতে অপচয় হয়, ফালতু পয়সা নষ্ট হয় যে পয়সাকে ভালো কাজে লাগানো যায়। আর তৃতীয় কারণ হলো নিরাপদ অসুস্থ রোগী মানুষদেরকে ভোট ফেরানোর মাধ্যমে কি করা হয়? উত্তপ্ত করা হয়, বিরক্ত করা হয়, সন্ত্রস্ত করা হয়, এই জন্য এটা যায় না। অতএব এদের বাহ্যিক কাল থেকে মনে করেন না যে এটাই ইসলাম, না, ইসলাম আছে কোথায়? ইসলাম আছে হাদিস কোরআনে, ইসলাম কিন্তু ইসলামী পরিবেশে নাই, সেই পরিবেশ থেকে খবরদার মনে করেন না যে এটা ইসলাম। হাদিস ও কোরআন যেটা বলছে সেটাই হলো ইসলাম। সুতরাং আতশবাজি, মেলা ইত্যাদি এসবগুলো ওই বিজাতির অনুকরণে আমাদের মাঝে এসে যাওয়ার কুপ্রথা। নবী দিবস পালন করা এ সম্পর্কে আপনারা আমার কাছে তো আজ শুনেছেন, নবী দিবস পালন করা বিদা দিবসে বিদা দিল, তারপরে মিলাদ পাঠ, ইয়ারা নবী সালাম আলাইকা নামে ফেরাম ইত্যাদি, এসবগুলো বিদাত কেন এসেছে? আমাদের দেশের এক হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই ক্রিয়ার কোথা থেকে এলো বা এই মিলাদ কোথা থেকে এলো? আপনি মিলাদ বিলাদ যে বিদাত বলছেন, তো একটা সূত্র তো আছে, সে সূত্রের ফলে হুজুররা মিলাদ করে থাকে, তো এই মিলাদ কোথা থেকে এলো, কি করে এলো? তো উনি উত্তরে বলেছিলেন এই মিলাদের মানে সরস্বতীর বাহন হলো মৌ, আর কার্তিকের বয়ান বাহন হলো মৌ, আর সরস্বতীর বাহন কি? রাধা। দুর্গার বাহন কি? বাঘ সিংহ বাঘ। আর এই আমাদের মিলাদের বাহন হলো মোরগ। কি বলছিলেন? মিলাদের বাহন হলো কি? মোরগ। মোরগ জবাই করে হুজুরকে দাওয়াত না দেন, ইনশাআল্লাহ মিলাদ হবে না। উত্তর ঠিক ছিল না বলছিল? ঠিক ছিল না বলছিল? দেন আমাকে দাওয়াত দেন, আমাকে একটা রুমি দিয়ে না, পাঁচশো টাকা দিয়ে না নজবাই করে ভাত দিয়ে না তো দেখি আমি কদিন গিয়ে আপনার বাড়িতে মিলাদ করে আসি আর আমার খোঁজটা নিয়েছেন আমি কদিন অভিযোগে রেখে মিলাদ করেছি আমার বাড়িতে কদিন মিলাদ করিয়েছি কেন নাকি সেই ঘরে চালে কাঠ বসে আছে কাঠে আঘাত পায় না এক অপরকে খাওয়া হচ্ছে এই সুযোগে একটা কিছু বাগান বেড়ে আছে তো বলছে ঘরে চালে কাক বসে না আগে তার কি করতে হবে কি করতে হবে নয় কালকে আমার বাড়িতে একটা মোরগ আলো চাল নিয়ে আসিস এক কেজি আলো চাল আর মোরগ নিয়ে আসিস তো দোষ খণ্ডন করতে হবে বেচারি কোন রকম করে সংগ্রহ করে নিয়ে গেছে দিয়ে এক কিলো আতর চাল আর মোরগ মানে ব্রাহ্মণকে দিয়ে বাড়ি ফিরেছে এই চন্দাল মোরগ কিন্তু মানছে না বলছে দারুণ খুশ খারাপ ঘরে চালি কাগজকে পাপের চিহ্ন এটা কি করে হতে পারে আচ্ছা আমিও দেখি বেটা ব্রাহ্মণের চালের মধ্যে কাক বসছে কিনা বেশ ভালো করে লক্ষ্য করে থাকতে থাকতে একদিন দেখছে হ্যাঁ মানুষ সাহেবের চালের কাজ বসে আছে ছুটতে ছুটতে এসে দরজা পিটাচ্ছে আরে কি হলো আগে একটা কথা বলতাম কি কথা বলে আগে আমি পাপ করেছিলাম তার ফলে আমার চালে কাজ বসেছিল এবং তার দোষ খণ্ডন করবেন আপনি এখন আপনিও দেখছি কি পাপ করেছেন কি হলো আপনার চালও তো কাজ বসে রয়েছে তাই যদি বুঝবি তাহলে তুই চন্দ্রাল আমি জন্ম কেন আরে বেটা তুই পাপ করেছিলি বলে তোর চালে কাক বসেছিল আর কাক লোকের মুরগি খেয়ে মুরগি ছানা খেয়ে হাঁসের ছানা খেয়ে পাপ করেছে বলে সে নিজের পাপ খণ্ডন করার জন্য আমার চালে বলছে কেমন বুদ্ধি চন্দাল দেখলেন দেখল যে তো ভারী ক্রিটিক্যাল জবাবি তো আর এর থেকে আর কিছুই করা যায় না কি বলা আছে এরা নিজেরা মিলাদ করায় না আর মোরগ ছাড়া একটা লুঙ্গি ছাড়া কিছু টাকা ছাড়া মিলাদ করাবে না তো হুজুর বলেছিলেন যে এই এই দেবদেবীর যেমন বাহন আছে আমাদের মিলাদের বাহন হলো কি মোরগ মোরগ বন্ধ করে দেন মিলাদ বন্ধ হয়ে যাবে আর দুঃখের বিষয় আমরা নামাজ রোজা সম্পর্কে কত ওয়াদ করি সেই ওয়াদ মানুষে শুনে না আর সে রোজে আমল করে না কিন্তু বলুন তো মিলাদ করার জন্য কতবার ওয়াদ করা হয়েছে আমাদের কেউ বলেছে তার মাধ্যমে আর কি একজন একবার আনন্দ করা হয় সেই সঙ্গে যদি বা পিতা মাতা বুঝে কল্যাণ কামনা করে কাজে লাগে এই বলে করা হয় মোট কথা হলো কি যে আমরা খুশির নামে এই পর্যায়ে মিলাদ নবী দিবস হাতে হাত দোয়া দিতে হয় সব মিরাজ সবে বরাত আর সবরাতে নকল হলো দেওয়ালি ওরা দেওয়ালি পালন করে আর আমরা সবরাতে কটা বিল্ডিং এর লাইটিং কবরস্থানের লাইটিং আর বিধবারা লাইট জেলে বিছানা করে বসে থাকে বিধবারা লাইট জেলে